সকালের আলো তুমি, খাটালের ঘোলা জল, ফুলে ওঠা রমণীর মাজন বিলাস, বিকেলের আলো তুমি, ফুটপাতে ছোড়া স্টল, এঁটো ছোপ সেধে নেওয়া ছল বলে গ্লাস, বিকেলে আলো তুমি, সন্ধে আলো তুমি, নত মুখে টিউকল, ফুসে ওঠা নুন ছালে থেতলানো ঘাস, রাত্রে আলো তুমি, ভিকিরির তের পল ছুঁড়ে ফেলা সিগারেটে ফুপড়ায় আকা, রাত্রে সকালের আলো তুমি, তলানির চিনি দল, দোলে যাওয়া জোনাকির খোলা কুচি শ্বাস, বিকেলের আলো তুমি, রোগা মেঘ ছল ছল, ভিজে ঢোল পোস্টারে ছিচকে বাতাস, বিকেলে আলো তুমি, সন্ধে আলো তুমি, চকরের চলাচল, মাতালের হুল খেয়ে স্পিড তোলাবাস, রাত্রে আলো তুমি, ইঁদুরের চেনাকল, বালিশের খোলা মাঠে শ্রাবণের লাশ, রাত্রে